দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়েই যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং হেন্না করো, হেন্না করো। কোনো গানের হাজার বলি শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট। কোনো গানের হাজার বলি শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন রং সবই অস্পষ্ট। সুখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক ভালো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। চালাক আমি কাল বোকা, মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা, আজ চালাক আমি কাল বোকা, মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা। আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো, চিনতে যদি পেরেই থাকো ঘেন্না করো, ঘেন্না করো। দাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়েই যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো।